তুমি চোখ মেলে তাকালে পৃথিবীর ঘুম ভেঙে যায়, তুমি হাত দুটি বাড়ালে সূর্যটা আলো ছড়ায়। তুমি আমার কাছে এলে কি যেন কি হয়ে যায়, ভালোবাসার অনুভবে মনটা আমার সুখে জীবন।